খুরশিদ গানের এই আসর, উত্তরে বন্দনা করি পাহাড় পর্বত, আইসো গো মা সরস্বতী কণ্ঠে কর বর, পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান, চারিদিকে সুদি জনে জানাই সালাম, দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা, সবে মিলি চল যাই চড়কের মেলা। বাজায় বুলাই গাল, শিবো বাবা বাম বাম বাম বাম বাজায় বুলাই গাল।